بسم الله الرحمن الرحيم، الحمد لله، الصلاة والسلام على رسول الله. ما بعد، جاء كتاب الأربعين النووية، إمام نووي لكده أي كتاب تو كوري لمبر الحديث نشر ما لزي ما نقول هذا إبن ما إبن مطالق. عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبو مسعود عقبة بن عمرو الأنصاري البدري صحابي تاي رواية قجي. فرمدي رسول الله صلى الله عليه وسلم فرميدي: إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت. رواه البخاري، بخاري شريف رواية. ماني أغر نوبيوكولر أغر نوبيوكولر بورد اللي منشده واسنو سيوديه عند الله بلا بلا تعليمات كل دي إيه بوتتو إيه خطا كل بوتتو منشي نقل قد قد أشياء فتي قوم لطفاية دي خطا إبايا خطا قلنا إذا لم تستحي فاصنع ما شئت تيزو دي نشر مدو إلي زيم منوهن قد قد بي لندو قد بي غلالي قد قد بي منشد منتو قد قد بي বোধাই করি ভা দিবি হায় সদা মেরে যাইবি তত্তু আওয়াজই ভা দিবি আল্লাহ দিয়ে নটা দাবি মানুষ দিয়ে নটা দাবি ইজ্জত সদম হায় সদম খুশ না থাকবে তত্তু কেলা হায় সদম গিরত আল্লাহ সুবহান আল্লাহ হায় সদম ইবা ইমান নবী সদম কি কয়ে আল ইমান নবী দহন সুবহান শুবা ইমান সত্যর ওয়ারে টুকুড়া কদে ফা আলা হালা ইলাহ ইল্লাল্লাহ কদে মুসলম্মাদের ফয়েলের টুকুড়া কি লা ইলাহ ইল্লাল্লাহ কোন ও আদনা ইমাতাতুল আযা عن الطريق ده بخمانكي رصدت ساتة بلدون قد هو الحياة شعبة من الإيمان حياة شرام قد إيمان التكرة الله أكبر إبا بخاري شديد رواية طينا لي حياة خون يعني شرام أون يعني يدي بشي برا أخلاق يعني يدي كي منشر أخل عصد يعني صبوت يعني يدي معنشي با إزت قدر صبوت يعني يدي كي معنشي با دامي دي منشد منتين صبوت تو حياء خديبا إيمان الله يري متعلق حياء خديبا منشد إزد دي تو شرمون إباري حياء خديبا دي تو زينكي بحياء بو شرمين دامي كنوي بو إتا زين مونين قريبا دي منشد منتو إتا تزد نتائلي بزد قد سولي باري بو بوراي قريبا دي بو গাও বেজত আনি ভাব ইন্দিল্লা মা বোন ইন ওরে ওগেরা কষ্ট চলিল কষ্ট নহব দই সিগুড়ি ভাব নিজের ওরে দই সিগুড়ি ভাব তই আলমেহেম দুনিয়া বুড়াই বিক্ষুণ রাস্তা ওই দেখি হায় সরম নাতন্নান হায় সরম তো অন্যান ওই দেখি বালাই বিক্ষুণ রাস্তা ইজ্জক রাস্তা তাল্লা সরম সরমিন দন হায় সরম তাকে নিয়ে বিশেষ জরুরত তই মানুষ গিয়ে ইতার বাই ইতার বাইক করে গালদের কদে তুই সদমস জেলে উড়ে সদমস উড়ে সদমস কদে তুই এ নলে কিছু হাঙ্গি পারিবি নাকি হনকেন কিছু হাঙ্গুটি সদমস এত সদমালে গম না হর নবী সালামে ফুননি নবী সালামে হদে এর দিতারে কদে সদমন নান কদে বালা সরমন্নান ইয়ানে বালাই আনে দি কোনোদিন বোরাই নি সরমন্নান হায়া সরমন্তন ইয়া কদে বালাই বাদে কোনোদিন খরফ নোয়ানে ইয়ান বকুলুম বালাই এম কয়ে কদে দাও ফাইনাল হায়া লাই আতি লেবে তাদের বলা কদে হায়া সরম কদে বালাই বাদে কসু অন্য গলত নোয়ানো অন্য খরফ নোয়ানে এম কথা এ নলে আল্লাহ সাদে নাকি হায়া সরম দিয়ে ইতাল্লা বেশি ভালো করছে আর খাস করে মায়া বন্ধু তো বেশি সরম হায় হায় সরম তা পরিব বেড়ানি তো দূর তা পরিব ইন্দিল্লা সরম মর উল্টা জিনিস আছে তো বেশি বাঁচি তা পরিব মায়া বঙ্গদিন সরমর ওই দেখি আলামা ইতাল্লা সরম খাস করি ইন্দিল্লা মুসলমান বন্ধুত্ব সরম যজ্ঞ সরম নান ইয়ান ওই দেখি শরীয়ত মতলুব আল্লাহ ইয়ান বেশি ভালো আখলাক পছন্দ করে আল্লাহ আলম সাল্লাহ নবী মোহাম্মদ আলী সাহেব সাল্লাম।